হাতিয়ার জীবনে আমার, ঘুম ঘুম চাঁদ ঝিকি মিকি তারা এই মাধব বিরাট, আসেনি তো বুঝিয়ার জীবনে আমার, এই চাঁদের অতিথিরে বরণ করি, এই চাঁদের অতিথিরে বরণ করি, ও গো মায়া ভরা চাঁদার, ও গো মায়াবী নীরাত, ঘুম ঘুম চাঁদ ঝিকি মিকি তারা এই মাধব বিরাট, আসেনি তো বুঝিয়ার জীবনে ¡Gracias!